أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي پرم دايلو الله رنامي ألف لام ميم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين يا شيء كتاب ইহাতে কোনো সন্দেহ নাই মুত্তাকীদের জন্য ইহা পথ নির্দেশ যাহারা অদৃশ্য ঈমান আনে সালাত কায়েম করে ও তাহাদেরকে যে জীবন উপকরণ দান করিয়াছি তা হইতে ব্যয় করে والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون এবং তোমার প্রতি যাহা নাযিল হইয়াছে ও তোমার পূর্বে যাহা নাযিল হইয়াছে তাহাতে যাহারা ঈমান আনে ও আখিরাতে যাহারা নিশ্চিত বিশ্বাসী أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون তাহারাই তাহাদের প্রতিপালক নির্দেশিত পথে রইয়াছে এবং তাহারাই সফল কাম যাহারা কুফরি করিয়াছে তুমি তাহাদেরকে সতর্ক করো বা না করো তাহাদের পক্ষে উভয়ই সমান তাহারা ঈমান আনিবে না ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم الله তাহাদের হৃদয় ও কর্ণ মোহর করিয়া দিয়েছেন তাহাদের চক্ষুর উপর আবরণ রহিয়াছে এবং তাহাদের জন্য রহিয়াছে মহা শাস্তি ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين আর মানুষের মধ্যে এমন লোক রইয়াছে যাহারা বলে আমরা আল্লাহ ও আখিরাতে ঈমান আনিয়াছি কিন্তু তাহারা মুমিন নয় আল্লাহ এবং মুমিনগণকে তাহারা প্রতারিত করিতে চাহে অথচ তাহারা যে নিজেদেরকে ভিন্ন কাহাকেও প্রতারিত করে না ইহা তাহারা বুঝিতে পারে না في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون তাহাদের অন্তরে ব্যাধি রইয়াছে অতঃপর আল্লাহ তাহাদের ব্যাধি বৃদ্ধি করিয়াছেন ও তাহাদের জন্য রইয়াছে কষ্টদায়ক শাস্তি কারণ তাহারা মিথ্যাবাদী وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون তাহাদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিও না তাহারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون সাবধান ইহারাই অশান্তি সৃষ্টিকারী কিন্তু ইহারা বুঝিতে পারে না وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ যখন তাহাদেরকে বলা হয় যে সকল লোক ঈমান আনিয়াছে তোমরাও তাহাদের মতো ঈমান আনয়ন করো তাহারা বলে নির্বোধগণ যেরূপ ঈমান আনিয়াছে আমরাও কি সেইরূপ ঈমান আনিব সাবধান ইহারাই নির্বোধ কিন্তু ইহারা জানে না যখন তাহারা মুমিনগণের সংস্পর্শে আসে তখন বলে আমরা ঈমান আনিয়াছি আর যখন তাহারা নিভৃতে তাহাদের শয়তানদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সঙ্গেই রহিয়াছি আমরা শুধু তাহাদের সঙ্গে ঠাট্টা তামাশা করিয়া থাকি আল্লাহ তাহাদের সঙ্গে তামাশা করেন এবং তাহাদেরকে তাহাদের অবাধ্যতায় বিভ্রান্তের ন্যায় ঘুরিয়া বেড়াইবার অবকাশ দেন উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা